Bismillahirrahmanirrahim. Tebbet yedâ ebi lehebin ve tebb. Mâ eğnâ anhu mâluhu ve mâ kesab. Parum kurunamay o aşhim dayalu, Allah name şuru. Abu Lahab'er hastoddoy dhongsho hok, ebong dhongsho hok se nije. কোন কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরি সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।